এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীগুলো শোনার জন্য যে মহান রব্বুল আলমিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কয়েকজন বিজ্ঞ ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আরও একজন সম্মানিত শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আমি মাঝখান দিয়ে এতক্ষণ যে মেহমান আলোচনা করেছেন এবং আমার পরে যিনি করবেন, ওনারা হইলেন আজকে আমাদের মেহমান আর আমরা হইলাম ঘরের মানুষ, এলাকার মানুষ। তো এই জন্য দুইজনেই মেহমান একসাথে না দিয়ে দুই মেহমানের মধ্যে মাঝখান দিয়ে একটা আড়াল করার জন্য, একটু পর্দা দেওয়ার জন্য, যে আমি মাঝখান দিয়ে একটু বাঙ্গাসুরা দুই একটা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে একটা জিনিসের আমাদেরকে আল্লাহ পাক তাআসির বা তাহরিক, অর্থাৎ একটা জিনিসের আতেফা আবেগ আমাদের ভিতরে, টার্গেট আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই টার্গেটটা হলো জান্নাত পাওয়া, জান্নাতের মতো একটা জিনিস, জান্নাতের মতো একটা জায়গা, জান্নাতের মতো নিয়ামতে ভরা, জান্নাতের মতো মহা দামি, যেই জান্নাতের একটা ইট স্বর্ণের একটা ইট রৌপ্যের, যেই জান্নাতের এক এক রুম এক এক ধরনের জিনিস দিয়ে সাজানো, মহা নিয়ামতে ভরা এরকম এক জান্নাত আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন এই বর্ণনা কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমরা সকলে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। জান্নাত চান না কে কে দেখি, জান্নাত চাই না এরকম মানুষ আছেন? আচ্ছা, জাহান্নামে যেতে চাই এরকম কেউ আছেন? জাহান্নামে যেতে চান, একজন পাওয়া গেছে যে উনি বুঝতে পারেন নাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে আমরা ফানা চাই, বাঁচতে চাই, এটাই হলো একজন মুমিনের সহি আকীদা, একজন মুমিনের বিশুদ্ধ আকীদা, যে জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। যদি কেউ বলে যে জান্নাতও চাই না জাহান্নামও চাই না, খালি আমার মাওলারে চাই, আচ্ছা বলেন এটা ঠিক আছে? অনেকে চুপ করে দিয়েছে, কেনা এটা ঠিক না থাকার কি আছে? যে আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, চাই কারে? আমার মাওলারে, আল্লাহরে চাই, এটা ঠিক আছে? জি, এই যে এই জায়গায় গন্ডগোল আছে, এটা ঠিক নাই, এটাতে গন্ডগোল আছে, সমস্যা আছে। এজন্য যারা বিশুদ্ধ আকীদার সহি আকীদার যারা পায় নাই তাদের নীতিমালা হইল জান্নাত দোজখসে মাই কিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো। এই গল্প আমাদের দেশে খুব ওয়াজ নসিহতে আলোচনা হয়, জান্নাত দোজখসে মাই কিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো। আমার জান্নাত দরকার নাই, আমার জাহান্নাম দরকার নাই, আমারে মাওলা জান্নাতে দাও জাহান্নামে দাও কোনো আফসোস নাই, কিন্তু আমি খালি মাওলা তোমার দিদার চাই, তোমার দিদার চাই, ঠিক আছে? এই জন্য মাওলার দিদার কোন দিকে পাওয়া যাবে? মাওলারে সবাই খুঁজে, মাওলার দিদার খুঁজে, মাওলারে খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দারা মাওলারে পাওয়ার জন্য বাস ধরে উপরের দিকে উঠে, দেখছেন না? উপরে উঠে কেন? মাওলারে খুঁজতেছে, সে কিন্তু এমনি উঠতেছে না, কারে খুঁজতেছে? মাওলা খুঁজতেছে, আল্লাহকে খুঁজতেছে। তা আল্লাহ কোন দিকে? আল্লাহ কোন দিকে কোন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ রাব্বুল আলামিন উপরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিশক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ কোন দিকে? এই জন্য দেখবেন মাওলারে খোঁজার জন্য, মাওলারে পাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে মাওলারে খোঁজে, আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়, কি বলেন? যদি মাওলা জমিনের নিচে থাকতো, জমিনের মধ্যেও থাকতো, তাহলে আল্লাহর বান্দারা মাওলারে খোঁজার জন্য কবরে ঢুকে যাইত। কিন্তু কারণে দেখছেন মাওলারে খোঁজার জন্য দৌড়ায় যায় কবরে ঢুকছে, এরকম দেখছেন কাউকে? যে কবরস্থানের পাশে মাহফিল চলতেছে, হঠাৎ মাওলারে খোঁজার জন্য যায় কবরে ঢুকে বসে দিয়েছে, এরকম দেখছেন নি কোনোদিন? তাহলে বোঝা যায়, সবাই জানে মাওলা নিচের দিকে থাকে না, মাওলা কোন দিকে? উপরের দিকে। মাওলারে খোঁজা ভালো, কিন্তু জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত চাইবা, জান্নাত চাওয়ার সময় ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস, জান্নাত চাওয়ার সময় নিচেরটা চাইবা না, সবচেয়ে ভালোটা এক নম্বরটা চাইবা, সবচেয়ে উন্নত মানের যেই জান্নাতটা সেটা চাও। জান্নাত চাইতে হবে, জান্নাত পাওয়ার আশায় ইবাদত করতে হবে, জাহান্নাম থেকে নাজাত চাইতে হবে, পানা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আল্লাহর কাছে চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তি। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমরা সবাই কি চাই? তাহলে দেখেন, আমরা যারা আলহামদুলিল্লাহ মাহফিলে আসছি, সবাই এক দলের মানুষ, সবার টার্গেট একটা, মাকসাদ একটা, যে জান্নাতে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে, আর কোন মিশন আছে? সবার টার্গেট একটাই, যে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে। তাহলে দেখেন আমাদের মধ্যে আর কোনো দ্বিমত নাই, সবাই এক দলের হয়ে গেছি, হয়ে গেছি না? তাহলে আমরা চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে। আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে বলেন আবার? যাইতে যেহেতু চাই, সবাই এক গ্রুপের মানুষ, এক দলের মানুষ, সবাই টার্গেট একদিকে রওনা দিছি, একদিকে জান্নাতে যাব। লাস্টের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। সবাই রওনা দিছি জান্নাতের দিকে, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কি কি জিনিস লাগবে এটা জানতে হবে না? আচ্ছা, ধরেন আমি আমেরিকা যেতে চাই, আমার কি কি জিনিস লাগবে? প্রথমে ভিসা, প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ওই পাসপোর্টের মধ্যে আমেরিকান ভিসা লাগাইতে হবে, হবে না? কিন্তু আমার পাসপোর্টও নাই, ওই পাসপোর্টের ভিতরে আমেরিকান ভিসাও লাগানো হয় নাই, কিন্তু আমি রওনা দিছি, আমি আমেরিকা যাব, ইউএসএ যাব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে যাব, গ্রামের সবার থেকে বিদায় নিয়ে গেলাম, সাসি আমার জন্য দোয়া করেন, খালা আমার জন্য দোয়া করেন, আমি আমেরিকা যাইতেছি, এয়ারপোর্টেও চলে গেছি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়ে গেছি, কোথায় যাব? আমেরিকা যাব। কিছুক্ষণ পরে আমেরিকার বিমান ছাড়বে, আমি যখন গেলাম টিকেটও করে ফেলছি, আমি যখন বিমানে উঠার জন্য রওনা দিলাম, আমার ইমিগ্রেশনে যাওয়ার পরে আমার ভিসা দেখে, পাসপোর্ট দেখে কিচ্ছু নাই, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আমেরিকা যেতে পারবো? তাহলে জান্নাতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, জান্নাতে গিয়ে আমার গন্তব্য ঠিক হবে। এখন জান্নাতে যেতে গেলে আমার কি কি জিনিস লাগবে, ওই জিনিসগুলো যদি সাথে না থাকে, জান্নাতে যাওয়ার যত ইচ্ছা করি, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে জান্নাতে যাওয়ার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। এখন বলেন, জান্নাতে যাওয়ার পাসপোর্ট কোনটা? জান্নাতে যাওয়ার পাসপোর্ট ইমান। দেখছেন, নোয়াখালীর মানুষ এমনি কয় মানুষ, সব জানে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বাংলাদেশে জিজ্ঞাসা করলে যে পাসপোর্ট কোনটা, কইতে পারে না, আর এখানে কিন্তু সবাই বলে দিছে ইমান, আলহামদুলিল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ নোয়াখালীর ফেতরাত। জন্মগত ভাবে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষ আল্লাহর দিন বুকে ধারণ করে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে মাটিতে পড়ার সাথে সাথে চতুর্দিকে দিনের আওয়াজ, কোরআনের আওয়াজ, সুন্নার আওয়াজ শুনতে থাকে আলহামদুলিল্লাহ। এটা এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, আল্লাহর বিরাট নিয়ামত। এই জন্য দেখেন সবাই জানে যে পাসপোর্ট হলো কি ইমান, ভিসা হলো কি, ভিসা কি যে আমলে সালেহ, ভিসা হলো পাসপোর্ট লাগাইতে হবে, আগে পাসপোর্ট বানাইতে হবে, পাসপোর্টটা হলো ইমান। ইমান যদি না থাকে, ইমান যদি বিশুদ্ধ না থাকে, তাহলে যত আমল করি কোন আমল আমার অ্যাকাউন্টে জমা হবে না। এই জন্য আগে একটা পাসপোর্ট বানিয়ে নিতে হবে জান্নাতে যাইতে হইলে, সে পাসপোর্টের নাম কি ইমান। যদি কারো না থাকে অথবা ইমান আছে, ইমানের মেয়াদ শেষ হয়ে গেছে, এক্সপায়ার ডেট অতিবাহিত হয়ে গেছে, রিনিউ করা হয় নাই, ইমান এক সময় ছিল পাঁচ বছর মেয়াদ, পাঁচ বছর পরে ইমান চলে গেছে, আবার নতুন করে ইমান আনে নাই, ওই পাসপোর্ট দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। অনেক ভাইদের আজকে পাসপোর্টের মেয়াদ শেষ কিন্তু রিনিউ করে নাই, নবায়ন করে নাই, আছে না মেয়াদ কেমনে শেষ হয়, মেয়াদ শেষ হয় যখন কোন ব্যক্তির ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়, তখন তার পাসপোর্টের মেয়াদ শেষ। এই পাসপোর্ট হলো কল্লাকাটা পাসপোর্ট, কল্লাকাটা পাসপোর্ট বুঝেন না, কল্লাকাটা পাসপোর্ট। একসময় আমরা শুনতাম যে কল্লাকাটা পাসপোর্ট, আমরা কথা জোরে আল্লাহ, কল্লাকাটা পাসপোর্ট আবার কি জিনিস, পরে বুঝলাম যে এরকম যেগুলো ভেজাল, যেগুলো দিয়ে কোনো কাজ করা যায় না, দু নম্বরই পাসপোর্ট, এগুলোর নাম হলো কি কল্লাকাটা পাসপোর্ট। তাহলে পাসপোর্ট যদি কল্লাকাটা হয়, পাসপোর্ট যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ওই পাসপোর্ট দিয়ে যেমন কোনো দেশে যাওয়া যায় না, আমার আপনার ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান যদি কোনো কারণে ভেঙে যায়, ওই ইমান দিয়েও জান্নাত পাওয়া যায় না। আমার ভাইরা এবং বোনেরা, ইমান আছে কিন্তু কোনো আমল নাই, ইমান আছে আমল নাই, তাও কি জান্নাতে যেতে পারবেন? প্রথম দফায় জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতেই হবে। যেই আমল করেন নাই, যেই আমল বাদ দিছেন অথবা নিষিদ্ধ আমল করছেন, ওই আমলের জন্য আযাব ভোগ করার পরে বিশুদ্ধ ইমান যদি থাকে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আমল নাই, ওই আল্লাহর বান্দা প্রথমে জান্নাতে যেতে পারবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন দুইটা, একটা হলো ঈমান আরেকটা হলো আমলে সালেহ। সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে দুইটা জিনিস ঠিক আছে, যাদের ঈমানটা ঠিক আছে, যাদের আমলে সালেহ আছে, ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ, জান্নাত কি বানানো আছে না আল্লাহ বানাবেন? মাশাআল্লাহ, দেখছেন আকীদা কত পরিষ্কার। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্য বানাই রাখা হয়েছে, জান্নাত বানানো আছে। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত বানানো, সমস্ত নিয়ামতে ভরপুর, সব রেডি, খালি মেহমানের অপেক্ষা। কিন্তু মেহমান ইমিগ্রেশন পার হইতে হলে দুইটা জিনিস ঠিক করে রাখতে হবে, একটা হলো ইমানটা ঠিক করতে হবে, আরেকটা হলো আমলে সালে আমলটা ঠিক করতে হবে। আমাদের পরে শেখ ইমানের উপরে আলোচনা করবেন, আমি একটু আলোচনা করবো আমলের উপরে। তাহলে আমলটাও ঠিক করতে হবে, আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে কারিমে আমলের কথা বলছেন, শুধু আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই। আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ যোগ করছেন, সেটা হলো কি, আমলে সালেহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেই মানুষগুলো ঈমান এনেছে আমলে সালেহ করেছে লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা যত জায়গায় বর্ণনা করেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমলের কথা বলছেন আবার আমলের সাথে আমলে সালেহ কথাটা বলছেন শুধু আমল বলেন নাই তাহলে শুধু আমল করলে জান্নাত পাওয়া যায় না আমলটা কি হতে হবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন অনেক মানুষ অনেক বস্তা বস্তায় ট্রাকে ট্রাকে আমল নিয়ে আসবে কিন্তু এই আমলগুলো তার কোনো কাজে লাগবে না আমলগুলো সব হাবা আম্মান সৌরা হয়ে যাবে বিক্ষিপ্ত ধুলাবালির মতো আমলগুলো উড়িয়ে চলে যাবে আমল কোনো কাজে লাগবে না তাহলে আমল যদি কাজে লাগতে হয় আমলটা হইতে হবে কিরকম আমলে সালেহ সালেহ হইতে হবে এখন আমল আবার সালেহ হয় কেমনে আমল তো আমলেই কি বলেন তাহলে সালেহটা বুঝতে হবে আমলের ক্ষেত্রে মূল যে জিনিসটা বুঝতে হবে যে আমলটা হইতে হবে আমলে সালেহ সালেহ মানে সহজ বাংলায় যদি আমরা বুঝি সালেহ মানে যেটা বাজারে চলে সালেহ মানে যেটা বাজারে চলে বাজারে আমি বাজার করতে গেছি ব্রিটিশ আমলের কিছু টাকা নিয়ে বাজারে করতে গেলাম যে দোকানে দি সবাই বলে মিয়া এই টাকা পাইছো কই তোমার পুলিশে ধরাই দেব এই টাকা কোথা থেকে নিয়ে আসছো এগুলো তো বাংলাদেশে চলে না এগুলো এই আমলের টাকা না এগুলো ব্রিটিশ আমলের টাকা পাকিস্তান আমলের টাকা নিয়ে যান তাও চলবে না ওই টাকা দিয়েও আপনি কোনো কিছু কিনতে পারবেন না আবার বাংলাদেশি টাকা নিছেন কিন্তু জাল টাকা দুই নম্বরই টাকা জাল টাকা ছিলেন না জাল টাকা নিয়ে বাজার করতে গেছেন আপনি বাজার করতে পারবেন তাহলে বোঝা গেল জাল টাকা বেজাল টাকা দুই নম্বরই টাকা অতীতের পুরাতন আমলের টাকা বাপদাদা পূর্বপুরুষের শত শত বছরের আগের টাকা কিন্তু এই টাকা এখন বাজারে চলে না যেই জিনিস যেই টাকা চলে না দুই নম্বরই টাকা বেজাল টাকা এই টাকা নিলে যেমন কোনো কিছু কিনা যায় না কিয়ামতের ময়দানে এমন অনেক আমল আছে যে আমল নিয়ে গেলে জান্নাত পাওয়া যায় না বেজাল আমল নকল আমল দুই নম্বরি আমল তাহলে যেই আমল আখেরাতের বাজারে চলে যেই আমল দেখাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন ওই আমলটার নাম হলো আমলে সালেহ ওই আমলের নাম কি অর্থাৎ এই আমলগুলো আখেরাতের বাজারে চলে এই আমল আখেরাতের বাজারে চলে এই আমল দিয়ে জান্নাত পাওয়া যায় এরকম আমল লাগবে এরকম আমল যদি কেউ করি ওই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন এরকম আমল যদি না হয় ওই আমল সব বাতিল হয়ে যাবে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কিয়ামতের ময়দানে কেউ যদি এমন আমল নিয়ে আসে যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই ওই আমলটা বাতিল ওই আমল বেজাল আমল নকল আমল দুই নম্বরি আমল তাহলে বোঝা যায় সব আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাইতে হলে ওই আমলটা হইতে হবে আমলে সালেহ ওই আমলটা হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সবচাইতে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কত হাজার মাখলুকাত আছে বলেন তো দেখি কেউ বলে 18,000 কেউ বলে অসংখ্য কোনটা ঠিক যিনি বলছেন 18,000 উনি কয় আমারটা ঠিক যিনি বলছে অসংখ্য উনি কয় আমারটা ঠিক এবার ঠিক মারবেন কি দিয়ে এবার কোন দিক? জি হ্যাঁ, এটা মাপার যন্ত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদাররা, আনুগত্য করো শর্তহীন ভাবে আল্লাহর। আল্লাহ বলছে বুঝে আসুক আর না আসুক, মেনে নিতেই হবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূল বলছেন তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার রাসূল বলছে নিঃশর্ত ভাবে অন্ধ ভাবে তোমাকে মেনে নিতেই হবে। ওয়াউলিল আমরি মিনকুম, তবে শর্ত সাপেক্ষে তোমাদের মধ্যে যারা ওলামায়ে কেরাম, তোমাদের মধ্যে যারা প্রশাসক আছেন, যারা শাসন ক্ষমতায় আছেন, এদেরও আনুগত্য করা লাগবে, তবে শর্ত সাপেক্ষে। এদের ক্ষেত্রে আল্লাহ পাক আতিউ বলেন নাই, আল্লাহর ক্ষেত্রে বলছেন আতিউল্লাহ, রাসূলের ক্ষেত্রে বলছেন ওয়া আতিউর রাসূল, উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ পাক আতিউ ব্যবহার করেন নাই, বলছেন খালি উলিল আমরে মিনকুম। অর্থাৎ ওলামায়ে কেরামের শাসকদের আনুগত্য করা লাগবে, তবে সেটা শর্ত সাপেক্ষে। এখন ওলামায়ে কেরামের আনুগত্য করবেন, ভালো কথা। এই মসজিদের হুজুর কয়েক কথা, ওই মসজিদের হুজুর কইলো আরেক কথা, আরেক মসজিদে গেলেন কয় আরেক কথা। এক ওয়াজ মাহফিলে গেছেন, এক বক্তা বড় বক্তা কইলো এক কথা, আরেক ওয়াজ মাহফিলে গেছেন কয় আরেক কথা, কোনটা মানুষ? এই হুজুরে কয় আমারটা চ্যালেঞ্জ দিলাম এটাই জমিনে সবচেয়ে ঠিক, ওই হুজুর কয় আমারটাই জমিনে সবচেয়ে ঠিক, ওই হুজুর কয় আমারটা সবচেয়ে ঠিক, আপনি কোনটা ঠিক বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই উলিল আমরের আনুগত্য করতে গেলে তোমরা এই সমস্যায় পড়বা। এটা আল্লাহ জানেন না? কারণ উলিল আমরেরা ওলামায়ে কেরামেরা এক একজন এক একটা বলবেন, শাসকেরা এক একজন এক একটা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন দেখবে ওলামায়ে কেরাম এই মসজিদের হুজুর একটা করলো, এই মসজিদের হুজুর একটা করলো, ওই মসজিদের হুজুর একটা করলো, এই বক্তা একটা করলো, ওই বক্তা একটা করলো, ওই বক্তা একটা করলো, আল্লাহ বলেন তুমি আবার বলো সবগুলা বাদ দিয়ে দিলাম, কোনটাই শুনবো না। সবগুলা কি বাদ? সবগুলা বাদ দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি আমার আল্লাহর দিকে, আমার আল্লাহ রাসূলের দিকে ফিরে যাব। যার কথা আমার আল্লাহর কথার সাথে মিলে যাবে, যার কথা আমার রাসূলের কথার সাথে মিলে যাবে, আমি তারটাই ধরে নিব ঠিক। আরেকটা যত বড় পাগড়িওয়ালা হুজুর বলুক, যত বড় দাড়িওয়ালা হুজুর বলুক, যত বড় জুব্বাওয়ালা হুজুর বলুক, যত বড় পিশাহে হুজুর বলুক, সেটা যদি কোরআন আর হাদিসের সাথে আমার আল্লাহর কথার সাথে আল্লাহর নবীর কথার সাথে না মিলে, আমি সেটা কখনো মেনে নিব না। এটাই হলো নীতিমালা। এখন একজন কইছেন, এক গ্রুপ কইছেন 18,000 মাখলুক, আরেক গ্রুপ কইছেন অসংখ্য, এখন কোনটা ধরব? দুটেই বাদ, কারোটাই ধরলাম না, দুটে বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে কোন দিকে ফিরে যাব? আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সৃষ্টির কথা বলছেন, সমস্ত সৃষ্টির খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু কত হাজার মাখলুকাত বানাইছেন আল্লাহ পাক কোরআনে কিছু বলেন নাই, সংখ্যা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস আছে, কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাখলুকাত আল্লাহ বানাইছেন এই হিসাব দেন নাই? তাহলে কোরআনেও পাওয়া গেল না, হাদিসেও পাওয়া গেল না, তাহলে 18,000 মাখলুকাত কি ধরব না বাদ দিব? বাদ। যদি সেটা বড় হুজুরও কয়, বড় পীর সাহেব হুজুরও কয় 18,000 মাখলুকাত, আমি বলবো এটা মাইনাস, এটা বাদ। কারণ হলো বড় হুজুরের কথা সব হুজুরের বড় হুজুর, সকল মুফতির বড় মুফতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলা লাগবে। আপনাদের মসজিদে ইমাম সাহেব আসছেন, বিরাট আল্লামা, বিরাট মুফতি, উনি জুমার নামাজ পড়াইতেছেন, জুমার নামাজ দুই রাকাত পড়াইতে গিয়ে উনি রুকু করেন নাই, দ্বিতীয় রাকাতে রুকু না করে সেজদায় চলে গেছেন, আপনি পিছন থেকে চুপ করে রয়েছেন, না এত বড় হুজুর আজকে রুকু না করলে বোঝা গেল হুজুর জানতে পারছেন আজকে রুকু করা লাগবে না, এই জন্য সবাই পিছনে চুপ করে রয়েছেন, কিচ্ছু বললেন না, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহু আকবার বললেন না, চুপ করে রয়েছেন, চুপ করে থাকা যাবে না, যত বড় হুজুর হোক যত বড় মুফতি সাহেব হোক তার থেকেও বড় মুফতি, সকল মুফতির সেরা মুফতি, সকল ইমামের ইমামে আজম, সকল নেতার বড় নেতা, সকল ওলামায়ে কেরামের বড় আলেম জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি না মিলে, আমলের সাথে যদি না মিলে তাহলে সেটা বাদ। সুতরাং 18,000 মাখলুকাত কথাটা বাদ, কি বলেন? যাদেরটা বাদ দিছি মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট পাওয়া যায় না, বলতে হবে আলহামদুলিল্লাহ যে আমার কথা আল্লাহর কথার সাথে মিলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে নাই, এই জন্য এটা বাদ, এটা ডিলেট, বাদ হয়ে গেছে। আপনার কথা বাদ হয়েছে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, এইরকম কথা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা বাদ হয়েছে তাও তিনি মনে কষ্ট নেন না, নিছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কয় শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, যে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন তারে একবারে শেষ, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু মারা যায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক চাদর দিয়ে ঢাকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাদরটা খুললেন, খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেন, তাকানোর পরে বললেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবী আর জিন্দা নাই, আমার নবী মারা গেছেন, আমার নবী মাইয়্যিত হয়ে গেছেন, মাতা কাদ মাতা মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা চুম্বন দিলেন, এজন্য কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান ইচ্ছা করলে মায়ের কপালে বাবার কপালে চুম্বন দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে একটা চুম্বন দিলেন, দিয়ে বললেন, ওমর থামো, এই কথা আর বলিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। ওমর শুনতে রাজি নেই, ওমর কয়টা আবু বকরের কথা মানলে মানতেও পারে, না মানলে নাও মানতে পারে, কিচ্ছু যায় আসে না। আবু বকর বুঝছে এরে ঠান্ডা করতে হইলে একটা ওষুধ আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করার জন্য বড় ওষুধ হলো, ওমর ইবনে খাত্তাবের সামনে আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা নিয়ে আসতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি মাইয়্যিত হবেন, আপনি মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন, তার আগে কত রাসূল জমিনে আসছে সব রাসূল মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাবেন, তিনি মারা গেলে অথবা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে তারপরে কি তোমরা আবার গাঁটটি গোট্টা বান্ধি আগের দিকে চলে যাবে নাকি, আবার কি পিছনের দিকে চলে যাবা? এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো তেলাওয়াত করতে আছে, ওমর ইবনে খাত্তাব দূর থেকে শুনে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ঠান্ডা হয় নাই, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছেন সাথে সাথে ওমর ইবনে খাত্তাব ঠান্ডা হয়ে বসে গেছেন, সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য, যখনই আল্লাহর কথা পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবে, নিজের সব বাদ দিয়ে আল্লাহর কথার সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর, সুন্দর না? আমার আপনার চেহারার দিকে তাকায় দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন। যদি আমার আপনার নাকটা সামনে না দিয়ে পিছনে দিতেন আরো বেশি সুন্দর দেখা যেত। যদি চোখ দুটা সামনে না দিয়ে একটা ডাইনে একটা বামে দিতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখটা সামনে না দিয়ে পিছনে দিতেন, খাবার খাইতে গেলে কিছু খাইতে গেলে কত অসুবিধা। একবার চোখের কাছে নেওয়া লাগতো, একবার নাকের কাছে নেওয়া লাগতো, একবার খাবারটা মুখের কাছে আনতে হইতো, কত জায়গায় রিপোর্টের জন্য ঘোরাঘুরি করতে হইতো। কি বলেন, একটা খাবার খাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইম অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এক জায়গায় করে দিয়েছেন। আমরা যখন ল্যাবরেটরিতে যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করতে যান, এই জায়গায় ব্লাড, ওই জায়গায় ইউরিন, এই জায়গায় এক্সরে, ওই জায়গায় এটা, এই হসপিটাল ঘুরতে ঘুরতে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করেছেন এক জায়গায় নিয়ে আসলে সকল রিপোর্ট পরীক্ষা করে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা খাবার নিয়ে আসছেন, খাবারের প্লেটে সামনে নিয়ে আসছেন, সাথে সাথে আপনার চোখ রিপোর্ট দিয়ে দিছে এই খাবার হালাল কি হারাম, এই খাবার ভালো না নষ্ট হয়ে গেছে, সব রিপোর্ট চোখ সাথে সাথে দিয়ে দিছে, নাক সাথে সাথে রিপোর্টটা দিয়ে দিছে, গ্রাম শুনে বুঝে গেছে এই খাবার বাসি খাবার না নগদ খাবার, নষ্ট হয়ে গেছে না ঠিক আছে, নাক এই রিপোর্টও দিয়ে দিছে, বিসমিল্লাহ বলে জিব্বার মধ্যে দিছেন, এই খাবার টক নাকি মিষ্টি না কোন ধরনের সব রিপোর্ট একসাথে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এগুলা যদি আল্লাহ পাক এক একটা এক এক জায়গায় সেটিং দিতেন, কত জায়গায় নেওয়া লাগতো, তারপরে খাওয়া লাগতো, এবং এই চেহারার সৌন্দর্যটা আর সেখানে পাওয়া যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীল, আমি মানুষকে বানাইছি সবচাইতে সুন্দর গড়নে, সুন্দর আকৃতিতে। সুবহানাল্লাহ। মানুষটা সুন্দর, মানুষটার কথা হবে বান্দর নাকি কি কন? সুন্দর মানুষের কথা যদি বান্দর হয় তো দেখা যায় কেমন? এই মানুষটারে কেউ দেখতে পারে না, এমনি কিন্তু সুন্দর মানুষের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে দেখবে সব জায়গায়, কিন্তু সুন্দর মানুষ কথা কয় সব বান্দর, এই মানুষটারে কেউ দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন অনেক সুন্দর করে, তাহলে তার কথাও হবে সুন্দর। কি বলেন, সুন্দর কথা কোনটা বলেন তো দেখি। আরেকটু আছে, আল্লাহ পাক বলে দিছেন, দেখি পারে কিনা আজকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথা আর কার কথা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার জবান দিয়ে তার কথা দিয়ে মানুষকে শুধু আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই যে আমরা কথাগুলো বলতেছি, এটার চেয়ে সুন্দর কথা জমিনে আর কোনো কথা নাই। আল্লাহ পাক বলছেন সুন্দর মানুষের সুন্দর কথা, তার সৃষ্টি যেমন সুন্দর, গরম যেমন সুন্দর, তার কথাগুলো হইতে হবে সুন্দর। সে সব সময় দোকানে যাইব বসে বসে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, দোকানে যাই কার বাড়িতে কি হয়েছে, কার বউয়ের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার ফলার কি হয়েছে, এইসব গীবতের কারখানা বসে বসে না। আর এগুলো শোনার জন্য কিছু লোক দূরে থেকে কান খাড়া করে রাখে, কোনো খান দিয়ে খালি কারো গীবত শোনা যাচ্ছে কিনা, যে আজকে ওই বাড়িতে অমুকের মেয়ে কার সাথে কথা কইছে, অমুকের ছেলে কোনখান দিয়ে মদ খাইছে, ট্যাবলেট খাইছে, অমুকে এখান দিয়ে ব্যবসা করছে, ওখান দিয়ে করছে, এইগুলো শোনার জন্য কিছু মানুষ দোকানে যায় উদগ্রীব হয়ে থাকে। কিন্তু সুন্দর মানুষের কাজ হবে দোকানে বসেও মানুষকে আল্লাহর দিকে ডাকবে, বাসে বসে আল্লাহকে ডাকবে, রাস্তা হাঁটতেছে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, যেখানে যে অবস্থায় থাকবে সর্বাবস্থায় মানুষকে শুধু আল্লাহর দিকে দাওয়াত দেবে। এটা হলো সুন্দর মানুষের সুন্দর কথা। আচ্ছা, এবার কত সুন্দর, সৃষ্টিও সুন্দর, কাজগুলা বান্দর, এরকম করা যাবে? সুন্দর মানুষের আমলটাও হইতে হবে সবচাইতে সুন্দর। এজন্য আল্লাহ পাক সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের জন্য মওত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান কে কত বেশি সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ, তার সৃষ্টি সুন্দর, কথা সুন্দর, তার আমলও হবে কত সুন্দর, আল্লাহ এটা দেখতে চান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই কে কত বেশি আমল করে আমি এটা দেখতে চাই, এটা বলেন নাই। আল্লাহ বলতেছেন আমি দেখতে চাই আহসানু আমালা, সুন্দর আমল। এখন আমল কেমনে সুন্দর হয় এটাও জানতে হবে, আমল কেমনে সুন্দর হয় এটা জানা লাগবে। খালি আমল করলে হবে না, সুন্দর আমল করতে হবে। ওই সুন্দর আমলটাই আমল সালেহ, যেটা সুন্দর আমল, যেটা আহসান আমল, ওই আমলটাই হলো আমল সালেহ। এবার আসেন, আমল সুন্দর হয় কেমনে, আমল সালেহ হয় কেমনে? আমল সুন্দর হইতে হলে, আমল সালেহ হইতে হলে দুইটা বৈশিষ্ট্য লাগবে, দুইটা সিফাত লাগবে। এক নম্বরে আমলটা হইতে হবে খালিসান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই আমলটা হইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস, ইখলাস থাকতে হবে। দুই নম্বরে থাকতে হবে মুতাবাআতুস সুন্নাহ, ওই আমলটা ওই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হইতে হবে। এই দুইটার যদি একটা শর্ত না থাকে, ওই আমলটা আমলে সালে হবে না, সুন্দর আমল হবে না। একজন অফিসে গেছে, অফিস থেকে সুন্দর করে 5,000 টাকা ঘুষ খাইছে। 5,000 টাকা কি নিছে? বকশিস। আমাদের দেশে ঘুষ কিন্তু নাই, আছে হলে বকশিস, বকশিস, বকশিস নিছে। কয় বকশিস দেন? বকশিস কত? 2-4 টাকা, 10 টাকা না, বকশিস 10,000, 20,000, 1,00,000, বাস বকশিস দিয়ে দেন। দিছে, দেওয়ার পরে বাসায় আসতেছে, আসার সময় গরুর গোশত নিয়ে আসছে 10 কেজি, নিয়ে আসছে কয় কেজি? 10 কেজি। বাড়িতে আনছে, স্ত্রী কয় আলহামদুলিল্লাহ কত সুন্দর হালাল খাবার। স্ত্রী সুন্দর করে ওযু করছে, ওযু করে বিসমিল্লাহ বলে কাটা শুরু করছে, বিসমিল্লাহ বলে পাতিল বসাইছে চুলার উপরে, রান্না বান্না করছে, রান্না বান্না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর করে দস্তরখান বিছাইছে, দস্তরখান বিছাই স্বামী স্ত্রী দুজন খাইতে বসছে। খাবার সময় ডাইন হাত দিয়ে খাইতেছে, বিসমিল্লাহ বলে খাইতেছে, সৎ সুন্নত পালন করে করে খায়। এবার বলেন, সব সুন্নত পালন করছে, এই যে গোশতগুলা খাইছে, এই গোশতগুলা খাওয়া হালাল হয়েছে না হারাম হয়েছে? গরু গোশত খাওয়া কি হারাম নেই? তো গরু গোশত না খাইছে, হে কি হারাম খাইছে? হে কি শুকরের গোশত খাইছে? হে তো গরুর গোশত খাইছে। গরুর গোশত হারাম হইলো কেমনে? গরুর গোশত হারাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমার খাবারটা হালালও হইতে হবে, তাইয়্যিবানও হইতে হবে। শুধু হালাল হইলে হবে না, তাইয়্যিবান হইতে হবে। গরুর গোশত হালাল, কিন্তু এটা টাকাটা তাইয়্যিবান না। টাকাটা হয়ে গেছে কি হারাম, খাবায়েস টাকা, অপবিত্র টাকা, নাজাস টাকা। এই জন্য খাবারটা হালাল খাবারও খাওয়া আমাদের জন্য বৈধ না। এই জন্য প্রত্যেকটা আমল সুন্দর হইতে হইলে, আমলে সালে হইতে হইলে, এটার মধ্যে থাকতে হবে এখলাস, এটার মধ্যে থাকতে হবে সুন্নত। এই দুইটার একটা না থাকলে ওই আমল আমলে সালে হবে না, ওই আমল সুন্নতি আমল হবে না, সুন্দর আমল হবে না। তাহলে এখলাসটা কি? ওই আমলটা করতে হবে একমাত্র খালেজ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি কোন যে না ঠিক আছে একটা আমল করবো, তবে এক কামে দুই কাম দান গাড়ে সোয়াম, এটা বুঝছেন তা? আপনারা না বুঝলে আর বুঝবো কে, কি বলেন, বুঝছেন? অনেকে বুঝে নাই। এক কামে দুই কাম দান গাড়ে সোয়াম, বুঝছেন? আপনারা না বুঝতে বুঝবো না কিরা? আমি এক জায়গায় গেছি, আমি কই শুনেন, আমরা শুনি সব সময় যে ওহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছে, এটা শুনি ওয়াইস করুনি দাঁত সব ভাঙিয়ে ফেলছে, শুনছি না আমরা? আমি কেউ ওয়াইস করুনি দাঁত একটাও ভাঙে নাই, ওয়াজকুরুনির দাঁত একটাও ভাঙে নাই, কারণ ওয়াজকুরুনি এমন পাগল ছিল না যে শুনছি আর দাঁত ভাঙিয়ে ফেলবো। আর কোন হাদিসে আসে নাই যে ওয়াজকুরুনির একটা দাঁত ওয়াজকুরুনি ভাঙছে। এইরকম ওয়াজকুরুনির সাথে অসংখ্য সাহাবীর দেখা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার দেখা হয়েছে, অনেক সাহাবীর দেখা হয়েছে, কোন জায়গায় সহিহ মুসলিমে তার ব্যাপারে হাদিস আসছে, কোন জায়গায় আসে নাই তার একটা দাঁত ভাঙছে। তা আমি বললাম যে ওয়াজকুরুনির একটা দাঁতও ভাঙে নাই। এখন এক মুরব্বীর আলোচনার শেষে আমাকে বলে কি কয় ওয়াজকুরুনির দাঁত ভাঙে নাই, ভাঙছেটা কিরা? ওয়াজকুরুনির ভাঙে নাই ভাঙলো কিরা, কার ভাঙলো এটা জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম যে ওয়াজকুরুনির যদি দাঁত সবগুলা ভাঙি ফেলে আপনার লাভটা কি? ওয়াজকুরুনির দাঁত যদি একটাও না ভাঙে আপনার লাভটা কি? এবার কিছু কয় না, চুপ করে রয়েছে। ওয়াজকুরুনির দাঁত ভাঙলে আমার লাভ কি, না ভাঙলে আমার ক্ষতি কি? কিন্তু এটা নিয়ে আমরা এত উৎসুক, এটা শুনে আর চোখের পানি ফেলায়, অথচ এটা ডা মিথ্যা কথা। এটা কোরআনেও নাই, কোন হাদিসেও নেই, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। ওনার একটা দাঁত উনি ভাঙে নেন। এখন আপনারা যদি এটা না বুঝেন তো বুঝবো না কিরা কি বলছি, এক কামে দুই কাম দান গালে সোয়াম, যে এক কামে দুই কাম করে ফেলবে, যে দানের সিজন আবার আমের সিজন একসাথে আসে না ইরিদান। এখন আপনি ইরিদানের কাজ করতে করতে আম খাওয়ার সুযোগ পাইতেছেন না, তো পা দিয়ে দান গাইতেছেন আর মুখে আম শুষতেছেন, এক কামে দুই কাম হয়ে গেছে না? পা দি পায়ের কাজ, মুখে মুখের কাজ চালাইতেছেন, দুইটা কাজ। অনেকে টয়লেটে বসে এক কামে দুই কাম সারা, দেখছেন না কেমনে? দেখছেন টয়লেটের দরজা খোলা থাকে, আপনি কেমনে দেখছেন যে এক কামে দুই কাম? ওই লোক টয়লেট থেকে বের হওয়ার পরে দেখা যায় সিগারেটের পিছনের অংশ, পিছনের টুকরা পড়ে রয়েছে, দেখা যায় না? তাহলে মুখের কাজও সারাইছে, অন্য কাজও সারাইছে, দুই কাজ সারাই ফেলছে। এক কামে দুই কাম টয়লেটে বসে, এত সময় নষ্ট করার সময় নাই, দুইটা একসাথে সারাই ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন আমল বান্দা যদি এক কামে দুই কাম সারায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা কবুল করেন না, ওই আমল আল্লাহ পাক কবুল করে না। এক কামে করতে হবে, দুই কাম করা যাবে না। নামাজ পড়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যদি নিয়ত থাকে না সপ্তাহে ছয় দিন যামো না, শুক্রবারে যামো, শুক্রবারে যামো সবার পরে মানুষের লাফায় লাফায় ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে যাম। কারণ কি? কারণ পিছনে যদি আমি এত বড় মানুষ, এত সম্মানিত মানুষ, নেতা মানুষ, পিছনে নামাজ পড়ি, আমার মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় হলো আমি যে মসজিদে আসছি, সব মানুষ যদি না দেখে কিছুদিন পরে মসজিদের সভাপতি বানাইবো, সেক্রেটারি বানাইবো, তখন কবে মিয়ারে বানাইও না, মিয়া তো মসজিদে আইয়ে না, কি বলেন? এই জন্য মিয়া মসজিদে গেছে দেখাইতে হইব না, এই জন্য মানুষের ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে যায়, সবাই দেখায় যে আমি কিন্তু মসজিদে আসি, সামনে কিন্তু কমিটি বানাইতে খবর রাখিও আমি আসি। তাহলে এই লোক কিন্তু জুমার নামাজ পড়ছে, এই লোকের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ কি? এই লোক এক কামে দুই কাম সারাইছে, নামাজও পড়ছে আবার সবাই দেখাইছে, দেখানোর উদ্দেশ্যে আসছে, এই জন্য আল্লাহ পাক এরকম আমল কবুল। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার পাঁচ নম্বর আয়াতে বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর যত ইবাদত করবা একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য না করলে আল্লাহ কবুল করেন না। রমজান মাসে যাকাত দেওয়ার সময় হয়েছে, কয় এই যাকাত তো দেমু এক কামে দুই কাম সারাই ফেলি, কয়েকটা ফোঁসা শাড়ি ফোঁসা লুঙ্গি নিয়ে আসছে, আমি পুরা গ্রামে মাইকিং করছে কালকে অমুক সাহেবে যাকাত দিব, মানুষ এসে লাইন ধরছে, ছড়াছড়ি করে একজনের পায়ে দুজন পড়ে দশজন বিশ জন মারা গেছে, এরকম ঘটনা ঘটে না? তেহেমিয়া এরকম মাইকিং করার দরকারটা কি? দরকার হলো মানুষের দেখানো, জানানো, শোনানো, সামনে নির্বাচন আসতেছে, এই জাকাতের কাপড় দিয়ে বোটো কিনা হবে, তার টার্গেট আছে, সামনে নির্বাচন করব, তো তার আগে জাকাতটা দিয়ে সব মানুষের ঘরে ঘরে একটা একটা লুঙ্গি শাড়ি পৌঁছায় দিই, হেমিয়া বোটো কিনে ফেলছে, এটা এক কামে দুই কাম সারাই ফেলছে। যেটা এক কাজে দুই কাজ, এরকম দুইটা উদ্দেশ্য একসাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল কবুল করেন না। এটা আমলে সালে হয় না, এটা হয়ে যায় রিয়া, এসে যায় রিয়া হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, রিয়া যুক্ত আমল সব বাতিল। দুই নম্বরে যেটা আমলে সালে হতে হলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত অনুযায়ী হওয়া লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের বাইরে গেলে ওই আমল ও আমলে সালে ওই আমল যত করবেন আখেরাতের বাজারে চলবে না। দুনিয়াতে আপনি আমল করেন আর তাকে বলেন, আমল করেন তাকে বলেন, আমল করেন বস্তা পুরান, কেয়ামতের দিন বস্তা বস্তা তাকে তাকে আমল আনে হাজির করছেন, কিন্তু সব আমল আপনার বাতিল। কারণ হলো এই আমলগুলা যে করছেন এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুহিব্বুনাল্লাহ মানে তা'বুদুনাল্লাহ, আল্লাহর ইবাদত যখন করবা আমি নবীর সুন্নত অনুযায়ী করা লাগবে। কিয়ামত পর্যন্ত এক তরিকার অনুসারী হয়ে সমস্ত আমল করতে হবে। যদি কোন না আমি আল্লাহ রসুলের তরিকা ভালো লাগে না আমি ডক্টর ইমাম হোসেনের তরিকায় করব, হইব সব আমল বাতিল। একমাত্র কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমল করা লাগবে। এর বাইরে গেলে ওটার নাম কি? বেদাত। সুন্নতের বিপরীত হলো কি? বেদাত। বেদাতি আমল যা করবেন সব বাতিল। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই দিনের মধ্যে কেউ যদি নতুন কোন আমল করে, নতুন ইবাদত বানায় যেটা আমরা করি নাই, এগুলো সব বাতিল। তাহলে বোঝা যায় যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে করছেন সেভাবে করতে হবে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই, আজান দিছেন কথা বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিছে, তা আপনি নবীর মতো আজান কেমনে দিবেন বলেন দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেন নাই কিন্তু আজান শিখাইছেন, আজান দেখাইছেন, আজানের নির্দেশ দিছেন, আজানের অনুমতি দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজান যেভাবে শিখাইছেন সেইভাবে দিলে সুন্নাত, সেটার বাহিরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার নির্দেশ দিছেন। পাঁচ ওয়াক্ত নামাজে আজান হয় না? আচ্ছা, আজান দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? এখন আমি ঈদের নামাজেও আজান দিব, ঈদের নামাজে আপনারা আজান দেন? আচ্ছা, এখন আমি আজান দিলাম, অসুবিধা আছে কি? অসুবিধা নেই, আজান দিলে অসুবিধা আছে? আজান তো সওয়াবের কাজ, আজান যত দিবেন আতওয়ালুন নাস আনা কায়ামাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার গর্দান গুলো গাড় গুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আপনি পাঁচ ওয়াক্ত দিয়ে বসে থাকবেন কেন? ঈদের নামাজও দিবেন, জানাজার নামাজও দিবেন, দেওয়া যাবে? এখন কেউ যদি কয় না আমি এটা তো ভালো কাজ, আজান দেওয়া কি খারাপ কাজ? নেই, দিলে অসুবিধা কি? দেওয়া কেন যাবে না? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়ার নির্দেশ দিছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেকবার ঈদের নামাজ পড়ছেন, ঈদের নামাজে ইমামতি করছেন, কিন্তু কোনোদিন আজান দেওয়ার নির্দেশ দেন নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি আজান দেয় ওই আজান সওয়াব হবে না, ওই আজান দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভালো কাজ করিও জাহান্নামে যাওয়া লাগবে, লাগে না? যদি ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী না হয় আপনি আজান দিয়ে জাহান্নামে যাবেন। জুমার নামাজ দুই রাকাত, কিন্তু যুক্তিতে বলে এটা দুই রাকাত না আট রাকাত হওয়ার কথা, প্রতিদিন জোহরের নামাজ কয় রাকাত? তাহলে জুমার নামাজ ওই দিন ছুটির দিন, বেশি বেশি ইবাদতের দিন, তাহলে সেই দিন চার রাকাত কেন? সেদিন তো হবে আট রাকাত, কি বলেন? কিন্তু উল্টা এটা না বাড়ি, উল্টা কমে গেছে, চার রাকাতের নামাজ দুই রাকাত হয়ে গেছে। এখন আমি একদিন আসলাম, আসে বললাম আমার ভাইরা শুনেন, এক সময় আমাদের মসজিদ কাঁচা মসজিদ ছিল, অনেক কষ্ট করে নামাজ পড়া লাগতো, ফ্যান ছিল না, এসি ছিল না, আজকে দেখেন কত সুন্দর টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, কত সুন্দর মনোরম মসজিদ। আজকে আর জুমার নামাজ দু রাকাত পড়বো না, আমি আপনাদেরকে নিয়ে চার রাকাত পড়বো, পড়বেন? নামাজও না পড়বেন, খারাপ কিছু করবেন, তাহলে বেশি পড়া। এর এখানে দুই রাকাতের জুমা যদি চার রাকাত পড়েন তো নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়িও জাহান্নামে যাবেন। যদি নামাজ না পড়ি জাহান্নামে যায় এটা মানা যায়, কিন্তু নামাজ পড়িও যদি জাহান্নামে যাওয়া লাগে এটা বেশি দুঃখের। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখবেন, আমল যা করি আল্লাহ বলছে সুন্দর আমল, আল্লাহ বেশি আমল বলেন নাই, যেটা করবো এটা যেন সুন্দর আমল হয়। মাঠে লোক নিয়োগ দিচ্ছেন ধান কাটার জন্য, এখন একজনে ধান কাটে কম, কিন্তু এত সুন্দর করে কাটে, একটা ছড়াও জমিনে থাকে না, সুন্দর করে সব একবারে গুছাই গাছাই কাটে, এমন সুন্দর করে বাঁধলে বাড়িতে এনলে এটা নিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটু কম কাটে। আরেকজন এত তাড়াতাড়ি কাটে, অনেক বেশি কাটে, কিন্তু অনেক ছড়া জমিনে রয়ে গেছে, অনেক দাম জমিনে পড়ে রয়েছে, হে দৌড়াদৌড়ি করে কাটছে, ঠিক মতো কাটে নাই, আবার এগুলাকে সুন্দর করে গুছায় নাই, এমন এলোমেলো করছে বাড়িতে আনি মেশিনে দেওয়া যায় না, তাহলে কোনটা ভালো? কম করা ভালো, বেশি করার চাইতে কমটাই ভালো। আমল কম করেন, কিন্তু আমলটা হইতে হবে সুন্দর, আমলটা হইতে হবে সালে, আমলটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে। আচ্ছা এবার আসেন, যতগুলো আমল আছে সেরা আমল কোনটা? বড়টার কথা কই, আর বাকিগুলো তো সব বর্ণনা সম্ভব হবে না, একটা আমল বলি, সবচেয়ে বড় আমল কোনটা? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল দিয়ে হিসাব শুরু করবেন ওই আমলটা হলো নামাজ, সালাত। আজকে মুসলিম উম্মাহ এই আমলটাই ছেড়ে দিছে, যেটা কিয়ামতের ময়দানে প্রথম হিসাব, যেটা দিয়ে হিসাব শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিম উম্মাহ সেটাই ছেড়ে দিছে, নামাজ পড়ে না। ঈমান খুব মজবুত কিন্তু নামাজ পড়ে না, কমিয়া নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু ঠিক আছে, ঈমান খুব মজবুত, খুব শক্ত, কিন্তু নামাজ নাই। যে ঈমান আপনাকে নামাজ পড়াইতে পারে না, যে ঈমান আপনাকে বাড়ির পাশে কয়েক গজ দূরে মসজিদ, মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ঈমানের পাওয়ার, ওই ঈমানের শক্তি এত দুর্বল, ওই ঈমান আপনাকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিতে পারবে না। যে ঈমান দশ গজ, বিশ গজ, পঞ্চাশ গজ দূরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান আপনারা জান্নাতে নিব এটা বিশ্বাস করা যায় না। যারা নামাজ পড়ে না এরা কিন্তু নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, করে না, যে কয় খুব চালাক, যারা নামাজ পড়তে যায় কয় বুঝে না দেখি, একটু সোজাসিধা তো, একটু আবল টাইপের তো, এই জন্য খালি মসজিদে, খালি মসজিদে, দেখেন আমরা কি মসজিদে যাই, মানে হে নিজেকে বুঝাইতে চায় খুব ছালা, খুব বুদ্ধিমান, এই জন্য মসজিদের ধারে কাছে যায় না। ওই গল্প তো আপনারা শুনছেন, এক লোকের গরু মসজিদে ঢুকছে, যায় কি ঢুকছে, গরু, গরু দৌড়াইতে দৌড়াইতে যায় মসজিদে ঢুকে গেছে। এখন মসজিদের ইমাম সাহেব গরু বাহির করছে মসজিদ থেকে, বাহির করে খুঁজতেছে কোন বেড়ার গরু আজকে মসজিদে আসলো, ওই বেড়ারে খুঁজে বাহির করতে, দৌড়াইতে দৌড়াইতে গরু এটা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে যায় বাড়ির মালিক, গরুর মালিক পাওয়া গেছে, তোর গরু মসজিদে আসলো কেন, মসজিদের ভিতরে কি গরু যাওয়ার জায়গা, মসজিদে কেন গরু ঢুকছে, তুই দেখলি না কেন? হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন, গরুটা তো কিছু বুঝে না এজন্য মসজিদে ঢুকে গেছে, আপনি আমারে কোনোদিন মসজিদের ভিতরে দেখছেন নাকি? হুজুর আমাকে দেখছেন আপনি কোনোদিন? আমি কোনোদিন মসজিদে ঢুকছি? গরু তো কিছু বুঝে না, গরু তো অবুজ, এই জন্য ঢুকে গেছে, হুজুর মাফ করে দেন, আমি যে বুঝি, আমি তো ছালাক, আমি কোনোদিন ঢুকছি মসজিদে? আজকে মুসলিমের অবস্থা হয়েছে এরকম, যারা বুদ্ধিমান ছালাক এরা মসজিদে যায় না, এরা মনে করে সে খুব ভালো বুঝে, অনেক কিছু বুঝে, এই জন্য সে বুঝে শুনে মসজিদে যায় না। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আপনার যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই, ওই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে, যে ঈমান আপনার এত দুর্বল সকাল বেলায় ফজরের আজান শোনার পরে, যে ঈমান আপনার অন্তরের ভিতরে কোনো আসর সৃষ্টি করে নাই, প্রভাব সৃষ্টি করে নাই, আপনাকে ঘুম থেকে টেনে সোজা করতে পারে নাই, বুঝতে হবে আপনার ইমান আইসিইউতে চলে গেছে, এত দুর্বল এই ইমান মৃত্যুর ধারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, যে কোনো সময় আপনার এই ইমান মরে যেতে পারে এবং মৃত্যুকালে শয়তানের ধাক্কায় আপনার এই ইমান আর থাকবে না, এই ইমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, কারণ আপনার ইমান এখন এত দুর্বল শুয়ে গেছে ইমান আর দাঁড়াইতে পারবে না, ইমান বিছনার সাথে লেগে গেছে। আল্লাহর বান্দা যখন উঠে যাওয়ার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ একটা গিরা সাথে সাথে খুলে গেছে, সুবহান আল্লাহ, শয়তানের একটা গিরা খুলে গেছে। এরপর আল্লাহর বান্দা যায় উযু করা শুরু করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফজরের উযু করার সময় নাকের মধ্যে বেশি করে পানি দিও, কারণ ইয়াবিতু শাইতানু ফি খাইশুমিহি, তোমার নাকের খাইশুমের মধ্যে এই জায়গায় শয়তান রাত্রি যাপন করে, এজন্য ভালো করে পানি দাও যাতে হেবেটা এখানে বসে থাকতে না পারে। কি বলেন, পানির ঠেলায় যেমন ইন্দুর বাহির করতে হলে ইঁদুরের গর্তে কি দিই আমরা, পানি দিলে ইঁদুর বাহিরে যায়। আল্লাহ রাসূল বলতেছেন এখানে ভালো করে পানি দাও নাকের মধ্যে যাতে ইবলিস বাহিরে যায়, কারণ হে শয়তান রাত্রে তোমার খাইশুমের মধ্যে রাত্রি যাপন করছে। আচ্ছা, এবার যখন সুন্দর করে উযু করে ফেলে দ্বিতীয় গিরাও খুলে যায়, আরেকটা গিরা আছে, যখন আল্লাহর বান্দা ফজরের জামাতে শরীক হয়ে ফজরের সালাত আদায় করে ফেলছে, তৃতীয় গিরাটাও খুলে গেছে, সুবহানাল্লাহ, শয়তানের তিন গিরা মুক্ত হয়ে গেছে। এই লোকটা সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন এমন পরিতৃপ্ত সহকারে, এমন এক আনন্দ সহকারে দিন কাটায় যে আনন্দ দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যাবে না। দেখবেন মনে মনে এত খুশি লাগে, এত আনন্দ লাগে, সব দুশ্চিন্তা একটা বড় রোগ, এই রোগ কিন্তু তার মধ্যে থাকে না, চলে গেছে। আরেক আল্লাহর বান্দা বসে আছে, ফজরের আজান দিছে তাও খবর নাই, জামাত হয়ে গেছে তাও খবর নাই, সূর্য উঠে গেছে তারপরে আল্লাহর বান্দা আটটা নটার দিকে উঠছে, এই লোকের একটা গিরাও ছুটে নাই, শয়তানের তিন গিরা নিয়ে এই লোক সকালবেলায় উঠছে। সারাটা দিন এই লোকটার মনটা শান্তি লাগে না, মনে কোনো আনন্দ নাই, দুঃখ বারাক্রান্ত হৃদয়ে সারাটা দিন কাটায়, কাজে কর্মে মন বসে না, যেখানে যায় ভালো লাগে না, যেখানে যায় মন মেজাজ খারাপ। কারণ কি, শয়তানের তিনটা গিরা আছে, আর শয়তান যখন সকালবেলা এসে সূর্য উঠে যায়, শয়তান যখন চলে যায়, তখন শয়তান কি করে জানেন, শয়তান যাওয়ার সময় বালা শয়তানু ফি উযুনাইহি, শয়তান তার দুই কানের মধ্যে ভালো করে প্রস্রাব করে দিয়ে যায়, এটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালা শয়তানু ফি উযুনাইহি, শয়তান তার দুই কানের মধ্যে প্রস্রাব করে দেয়। দেখবেন কুকুরে রাস্তাতে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে কোনো গাছ দেখলে কিছু একটা পাইলে সেখানে দাঁড়া প্রস্রাব করে দেয় না, ইবলিস দেখে যে এ তো আমার বন্ধু, আমার দোস্ত পাওয়া গেছে, দোস্তর কানে একটু ভালো করে দিয়ে যায়, এই জন্য প্রস্রাব করে দিয়ে ইবলিস চলে যায়। এই লোকের সারাদিন এই লোকের কাছে আর কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, কোথায় কোথায় গান বাজনার আওয়াজ শোনা যায় ওইটা তার কাছে অনেক মধুর লাগে, কানের মধ্যে তার দুটা ঢুকাই দিয়ে সারাদিন গান বাজনা শুনতে থাকে, কারণ তার কানের ভিতরে আছে শয়তানের প্রস্রাব, শয়তানের প্রস্রাবের সাথে বন্ধুত্ব হলো গান বাজনার, যেটার সাথে যেটার মিল ওইটা ওইটাকে টানে চুম্বকের মতো। আর কারো কান যদি শয়তানের প্রস্রাব না থাকে, ওই কানের মধ্যে কোরআনের আওয়াজ ভালো লাগে, হাদিসের আওয়াজ ভালো লাগে, দিনের আওয়াজ ভালো লাগে, তার কাছে দিন শুনতে, দিন মানতে, দিনের আমল করতে মজা লাগে, ইমান খুব একটা মজাদার জিনিস, কিন্তু এই মজা সবাই পায় না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, নামাজ কখনো বাদ দেওয়ার, এই নামাজটা শক্ত করে ধরে রাখবেন, আল্লাহ পাক এত বরকত দিবেন সবকিছুর মধ্যে যদি আপনি নামাজটা ধরে রাখেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন একটা ইবাদত যে ইবাদত আপনাকে সমস্ত রকমের অশ্লীলতার থেকে, দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে, সুবহানাল্লাহ। আজকে দুর্নীতি আর দুর্নীতি চারিদিকে চলতেছে না দুর্নীতি। এই দুর্নীতির ওষুধ কি? সলাত, নামাজ। কারণ যেই লোক আল্লাহর সাথে দুর্নীতি করে, মানুষের সাথে দুর্নীতি করা তার জন্য কিছুই না। যে আল্লাহরে ঠকা আল্লাহর সাথে দুর্নীতি করে, হে কয় মানুষের সাথে দুর্নীতি করা এটাকে আবার কি? এটা তো তার জন্য পান্তাবাদ সহজ। যে লোক সলাত আদায় করে না, নামাজ কায়েম করে না, এই লোক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুর্নীতি করে। এই লোক আল্লাহর সাথে দুর্নীতি করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ান, আল্লাহ তার সমস্ত অক্সিজেন থেকে শুরু করে তার বেঁচে থাকার জন্য যা যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করেন। কিন্তু এই লোকটা দৈনিক ২৪ ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আল্লাহর ইবাদতে ব্যয় করে না। তাহলে এই লোকের চেয়ে দুর্নীতিবাজ মহাপ্রতারক আর কেউ হইতে পারে না। এই লোক নিমক হারামি। তো যে লোক আল্লাহর সাথে দুর্নীতি করে, বান্দার সাথে দুর্নীতি করে তার আর কি? এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সলাত এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, দুর্নীতি থেকে, খারাপ কাজগুলো থেকে সলাত দূরে রাখে, বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সলাত হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির, আকবার জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির, লিডারের সবচেয়ে বড় লিডার জিকিরের কোনটা? সলাত। এটাকে আল্লাহর জিকির বলা হয়েছে। সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজ, পুরা সলাত দেখবেন আল্লাহর জিকির আর আল্লাহর জিকির। সলাত শুরু হয় কি দিয়ে? নাওয়াতওয়ান দিয়ে। বাংলাদেশের সলাত শুরু হয় ইন্নি ওয়াজ্জাহাত দিয়ে। বাংলাদেশের সলাত কি দিয়ে? ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। বাংলাদেশের জায়নামাজ সব নাপাক থাকে, এই দোয়া পড়ি পড়ি পাক করা লাগে, লাগে না? বাংলাদেশের জায়নামাজ সব কি কথা কয় না, আপনাদের দিকে মনে পাক। জায়নামাজ সব কি? জায়নামাজ পাক করার দোয়া, দোয়া আছে না? কোনটা? আমার ভাইরা এবং বোনেরা, জায়নামাজ পাক করার জন্য কোনো দোয়া লাগে না। জায়নামাজ পবিত্র, এটা আগে থেকেই পবিত্র আছে, এই জন্য এমনি ওয়াজ্জাহাত দিয়ে পাক করা দরকার নাই। এরপরে শুরু হয় নামাই তোয়ান মুসাল্লিয়া লিল্লাহি তাআলা, রাকাতায় সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া আছে না? এটারও দরকার নাই। আপনি অন্তরে অন্তরে নিয়ত করবেন, নিয়ত করা লাগে, নিয়ত পড়া। আজকে যে মাহফিলে আসছেন এখানে নিয়ত পড়ছেন, তাহলে তো সওয়াবে পাবেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আজকে মাহফিলে সওয়াব পাইতে হলে নিয়ত লাগবে না? কি নিয়ত করছেন? নিয়তে করেন না তো সওয়াব পাবেন কেমনে? নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি ছাতখিল, এভাবে নিয়ত করে আসেন নাই? নামাই তোমানে পড়েন নাই, নিয়তে করেন নাই, তো সওয়াব পাবেন কেমনে? হ্যাঁ, মনে মনে কইছি যে আজকে মাহফিলে যামু, অর্থাৎ নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। যে জিনিস পড়তে হয় সেটা পড়া লাগে, আর যে জিনিস করতে হয় পড়া লাগে না। এই জন্য নিয়ত পড়া লাগে না, নিয়ত কি করতে হয়? করতে হয়। নিয়তের স্থান হলো অন্তর, নিয়তের মহল হলো অন্তর। এটা অন্তরে অন্তরে করতে হয়, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এখন সব কাজ যদি আপনি মুখে বলতে থাকেন, আপনি এখন এখান থেকে আপনি রওনা দিচ্ছেন লক্ষ্মীপুর যাবেন, অথবা নোয়াখালী যাবেন, চাঁদপুর যাবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি এখন লক্ষ্মীপুর যাওয়ার জন্য, চাঁদপুর যাওয়ার জন্য নিয়ত করলাম, নাওয়াই তোয়ান আজহাবা ইলা লক্ষ্মীপুর, এভাবে নিয়ত করে বাইর হতে হবে? মুখিকভাবে এটা বলার কোনো প্রয়োজনীয়তা, কোনো দরকার নাই। এজন্য আমার ভাইয়েরা, সলাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বর্তমানে বাংলাদেশে এমন জাকেরিন আছে, এমন জিকিরকারী আছে, নামাজ পড়ে না আবার জাকের আছেন, নামাজ পড়ে না কিন্তু জাকেরিন, এরকমও আছে, নামাজ নাই জাকের। আবার দেখবেন জাহেরি জিকির নাই, বাতেনি জিকির আছে। বাতেনি জিকির জানেন নি? মুখে কোনো শব্দ উচ্চারণ হবে না, ভিতরে ভিতরে জিকির চলতে থাকবে। এটা হলো কি জিকির? বাতেনি জিকির। এরকম অনেক জাকেরের সাথে আমার অনেক দেখা হয়েছে। এক জাকেরের জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো জাকের আল্লাহর জিকিরকারী, তো জিকিরের মধ্যে ওয়ালা জিকরুল্লাহ আকবার সবচেয়ে বড় জিকির হলো নামাজ, আপনি দেখি নামাজ পড়েন না, আপনি জিকির করেন, জাকের আপনি এত বড় জাকের, জাকেরের নেতা, কিন্তু নামাজে পড়েন না, তো কি জিকির করেন? কয় শুনেন, আপনারা যেটা নামাজ পড়েন এটা হলো শরীয়তের নামাজ, আমরা যেটা পড়ি এটা হলো তরিকতের নামাজ। কিসের নামাজ? কয় তরিকতের নামাজ ওই সিস্টেমে পড়া লাগে না, তরিকতের নামাজ অন্তরে অন্তরে বাতেনি ভাবে চলতে থাকে। তরিকতের নামাজ কেমনে চলে? বাতেনি, জাহেরি চলে না। আপনারা এখনো শরীয়তে আছেন, এখনো তরিকতে মারফতে যাইতে পারেন নাই। আচ্ছা, আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তেন, জাহিরি পড়তেন না বাতেনি পড়তেন? কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মনে মনে নামাজ পড়তে শুনছেন কোনদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় মসজিদে গিয়ে জামাতে শরীক হয়েছেন। তাহলে আল্লাহ রাসূল কি শরীয়ত মানতেন না তরিকত মানতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা মানতেন আপনি তার থেকে বেশি মানতে যাওয়া শয়তানি গোমরাহি। যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই আপনি সেখানে যাবেন কেন? এজন্য আমার ভাইরা, এই জাতীয় বিভ্রান্ত জাকের যারা, এই জাকেরদের পাল্লায় কোনোদিন পড়বেন না। এরা জাকেরের নামে তাগুত, জাকেরের নামে শয়তান। ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির আল্লাহর জিকির হলো নামাজ। নামাজ নাই আর কোনো জিকির নাই, আর কোনো জিকিরের মূল্য নাই। আগে নামাজ ঠিক করতে হবে, তারপরে যাই আপনার অন্য অন্য জিকির। সালাতের হিসাব যদি কিয়ামতের দিন ঠিক হয়ে যায়, আল্লাহ পাক আপনার অন্য সব হিসাব সহজ করে দিবেন। সালাতের হিসাবে গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল দেখা দিবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।